যে তুমি যেমন ছিলে আছো তেমনি তুমি, এতটা সময় পেরিয়ে এলাম তেমনি রয়েছি আমি। সেই যে তুমি যেমন ছিলে আছো তেমনি তুমি, এতটা সময় পেরিয়ে এলাম তেমনি রয়েছি আমি। কত গান শুনি কত অনুরাগে, কিছু মনে থাকে কিছু ভালো লাগে। কত গান শুনি কত অনুরাগে, কিছু মনে থাকে কিছু ভালো লাগে। তোমার আমার সেই গান আজও শোনা চেয়েও যে দামি, তোমার আমার সেই গান আজও সোনার চেয়েও যে দামি। সেই যে তুমি যেমন ছিলে আছো তেমনি তুমি, এতটা সময় পেরিয়ে এলাম তেমনি রয়েছি আমি। যাক না যাক না গদিন, পৃথিবীটা যাক না ঘুরে, আগুনটা দাঁড়িয়ে থাকুক আমাদের মনটা জুড়ে। কত রং মোছে কত রং ধরে, কত কিছু ভাঙে কত কিছু গড়ে। কত রং মোছে কত রং ধরে, কত কিছু ভাঙে কত কিছু গড়ে। সেই সে রঙিন স্বপ্নটাজো এ চোখে আসে যে নামি, সেই সে রঙিন স্বপ্নটাজো এ চোখে আসে যে নামি। সেই যে তুমি যেমন ছিলে আছো তেমনি তুমি, এতটা সময় পেরিয়ে এলাম তেমনি রয়েছি আমি।